নামাজ পড়ে পড়ে কপাল তোর কালো করলে হবে না, মনের ময়লা আগে তোলো না গো, মনের ময়লা আগে তোলো না। শয়তানি ধোকাবাজি ব্যবিচার চকুল খুরি ছাড়ো না, নইলে নামাজ রোজা কিছু হবে না রে, নইলে নামাজ রোজা কিছু হবে না। চুরি ডাকাতি করে যাদেরকে খাওয়াস, সংসার পরিজন থাকবে না বারো মাস, গোনার সাগরে তুই হাবু ডুবু খাস, কবরে সাপ বিছা ছিঁড়বে তোর গায়ের মাস, সেদিন তোর পাশে কেহ আহা বলবে না, সেদিন তোর পাশে কেহ আহা বলবে না। পিষে তোর আটা করবে সোনার দেহ খানা, কেঁদে তুই আকুল হবি, কেঁদে তুই আকুল হবি, তবু তোর ছাড়বে না। ভুলে কেহ করো না এমন গো না রে, ভুলে কেউ করো না গো এমন গো না। নামাজ পড়ে পড়ে কপাল তোর কালো করলে হবে না, মনের ময়লা আগে তোলো না গো, মনের ময়লা আগে তোলো না। কানা কালা ফরিস্তা খোদা পাঠাবে, গুর্জ মেরে তোর দিল সিজিয়ে দেবে, পিপাসায় বুক তোর ফেটে যাবে, রক্ত পুঁজ গরম পানি খেতে তোর দেবে, কাটা মাছের মতো ছটকা বিশোনা, কাটা মাছের মতো ছটকা বিশোনা, সেদিন তোর বাঁচাতে কেহ আসবে না। দুনিয়ার মায়ায় ভুলে, দুনিয়ার মায়ায় ভুলে, নবীর প্রেমে তুই মরে জানা, আমল ছাড়া কিছু সঙ্গে যাবে না রে, আমল ছাড়া কিছু সঙ্গে যাবে না। নামাজ পড়ে পড়ে কপাল তোর কালো করলে হবে না, মনের ময়লা আগে তোলো না গো, মনের ময়লা আগে তোলো না। আজরাইল হাচ্ছানিতে ডাকবে রে যখন, এক ফালি সাদা কাফন হবে তোর আপন, কান্নার হুড় পড়ে যাবে আত্মীয় স্বজন, টানা নিঃশ্বাস পড়বে ডাকবে রে যখন, মরণের জাখম দানি শুরু যে হবে, মরণের জাখম দানি শুরু যে হবে, আফেল বেদানার রসে নিংড়ে গালে দেবে, তখন তোর গালের পানি, তখন তোর গালের পানি গড়িয়ে পড়বে জেনে রাখো না, দুদিনের দুনিয়ায় গোনা করো না রে, দুদিনের দুনিয়ায় গোনা করো না। নামাজ পড়ে পড়ে কপাল তোর কালো করলে হবে না, মনের ময়লা আগে তোলো না গো, মনের ময়লা আগে তোলো না। গায়ের জোর অহংকার কত আর দেখাবি, দেহ তোর মাটি হবে মাটির রস খাবি, জীবে বংশী গেথা টানতে তোর থাকবে, গোনার সাগরে তোর ফেলে তোর দেবে, রহমাতুল্লাহ তোর সেদিন কি হবে, রহমাতুল্লাহ তোর সেদিন কি হবে, ভেবে নে না তোর সঙ্গে কে যাবে। দম ফুরালে ঘড়ির, দম ফুরালে ঘড়ির, ঘড়ির কাঁটা আরে ঘোরে না, সময় থাকতে তবা করে নে না রে, সময় থাকতে তবা করে নে না। নামাজ পড়ে পড়ে কপাল তোর কালো করলে হবে না, মনের ময়লা আগে তোলো না গো, মনের ময়লা আগে তোলো না। শয়তানি ধোকাবাজি ব্যবিচার চকুল খুরি ছাড়ো না, নইলে নামাজ রোজা কিছু হবে না রে, নইলে নামাজ রোজা কিছু হবে না। www.anibas.in